আমি চঞ্চলু হে আমি সুদূরে রতি আসি আমি চঞ্চলু হে আমি সুদূরে রতি আসি আমি চঞ্চলু হে আমি চঞ্চল হে